الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله منها أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب عند الله ان يكفر السنه التي قبله رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক আমাদের সামনে সামাজিক জীবন পরিচালনার স্বার্থে কিছু মৌলিক এবং সার্বজনীন নীতিমালা দান করেছেন। তার অন্যতম হচ্ছে বছরের চারটি মাস হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা। আইয়ামে জাহেলিয়াতের লোকেরাও এই নিষেধাজ্ঞা মেনে চলত। তাদেরকে আমরা যতই খারাপ বলি না কেন বছরে চারটি মাস তারা শান্তিতে থাকত। সূরা তওবা ৩৬ নম্বর আয়াতেই এই নিষেধাজ্ঞা এসে গেছে আমাদের উপরে। যদিও এ সূরা নাজিল হয়েছে মদিনাতে এবং মদিনার অর্থাৎ কোরআনের শেষ দিকে যে সূরাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা তওবা। এই সূরার মাধ্যমে মুশরিকদের সাথে যাবতীয় বিগত চুক্তি ভঙ্গ করা হয়, শুরুই হয়েছে বারায়াত মিনাল্লাহ রাসূলিহি দিয়ে। মুশরিকদের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করা হয়, সেজন্য এই সূরাটি শেষ সূরা। আর বলা যেতে পারে সিদ্ধান্তকারী বিধানগুলো সব যা এখানে নাজিল হয়েছে সেগুলোর মনসুখ হয়নি। দুর্ভাগ্য, মুসলমানরা এই সূরার নির্দেশ মানেনি। যে বিষয়টি সামনে রেখে এটা বলছি সেটা ঘটেছিল এই মাসেই, এই সূরার বিধান লঙ্ঘন করেই। যাজও আমরা লঙ্ঘন করে যাচ্ছি। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর বিধানে মাসের গণনা বারোটি, তার মধ্যে চারটি হল সম্মানিত মাস, জুলকাদা, জুল হিজ্জা এবং মুহররম। পরপর তিন মাস, এরপর পাঁচ মাস বিরতি দিয়ে রজব মাস, রজবের পরেই আসে শাবান, তারপরে রমজান। নিঃসন্দেহে রমজান অত্যন্ত সম্মানিত মাস। এইভাবে দেখা যায় বছরের প্রায় ছ মাসই মানুষ নির্বিবাদে নিরুপদ্রবে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করার সুযোগ পায়। কিন্তু শেষের দিকে বলে দেওয়া হয়েছে, ওকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। হ্যাঁ, মুশরিকরা যদি তোমাদের বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধে নেমে পড়ে তখন তোমরাও তার প্রতিরোধের স্বার্থে ব্যাপক যুদ্ধে নেমে যেতে পারো। মনে রেখে দিও, আলম আল্লাহ মাল মুত্তাকিন। মনে রেখে দিও, আল্লাহ কিন্তু সবসময় মুত্তাকিদের সঙ্গে থাকেন। অর্থাৎ ওই যুদ্ধটা যেন অনুমতি দিলেন, ঢালাও অনুমতি নয়, কোন ফিস্ক ফজুরি চলবে না, বাধ্য না হলে ওই পথে যাওয়া যাবে না, আর গেলেও তাকওয়া বজায় রাখতে হবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই দশই মুহররমের দুর্ভাগ্যতম ঘটনা ঘটে যায়। ৬১ হিজরিতে হোসেন কারবালা নিহত হন সপরিবারে, পরিবারের কিছু সদস্য বাদ দিয়ে প্রায় সবই শেষ, এমনকি দুগ্ধপোষ্য শিশু হোসেনের কোলে যিনি ছিলেন তাকেও পর্যন্ত তীর মেরে হত্যা করতে এই মুসলমানদের বুক কাঁপেনি। হোসেনকে একদল মানুষ মাসুম প্রমাণ করেছেন, ঠিক তার বিপরীত আর একদল মানুষ আছে যারা অত্যন্ত নোংরা ভাষায় তাকে হামলা করেছে। কোন মানুষই সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না, কারো কাছে ভালো কারো কাছে মন্দ, এটাই স্বাভাবিক। এজন্য একটা প্রবাদ আছে, কোন মানুষকে চিনতে গেলে ৫০০ বছর অপেক্ষা করতে হবে। আমাদের জীবনে আমরা বুঝতে পারছি, আমাদের মৃত্যুর পরে যদি কখনো আমাদের নিয়ে কেউ রিসার্চ করে সে দেশের পত্রপত্রে এগুলো পড়বে, সেগুলো পড়েই তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে, নিঃসন্দেহে সেই সিদ্ধান্ত আমাদের বিপরীত যাবে। আমরা যা তা কখনই আসবে না, কারণ পত্রের লেখনই তো একমাত্র ডকুমেন্ট। হোসেনের ভাগ্য তাই হয়েছে। এটি রাজনৈতিক মতবিরোধ এবং সেখান থেকে হয়ে গেল পরবর্তীতে রক্তাক্ত যুদ্ধের পরিসমাপ্তি। আর সেটার কারণে দুটো আকিদা গড়ে উঠেছে, একদল হোসেনের মহাভক্ত শিয়া, আর একদল হোসেনের মহাশত্রু নাসিবি। প্রথম দিকে ছিল একই গোত্রের দুজন মানুষ, সাকিব গোত্রের মুখতার আর সাকিব গোত্রের হাজ্জাজ বিন ইউসুফ। বহু আগেই আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, এই সাকিব গোত্রে একজন কাজ্জাব একজন মুবির আসবে। সে কাজ্জাবটা ছিল মুখতার, যে হোসেনকে একজন নবী বানিয়ে ফেলেছিল। আর এই মুবির কষাইটা ছিল রক্তপিপাস হাজ্জাজ বিন ইউসুফ, যে হোসেন পক্ষীয় লোকগুলোকে কচুকাটা করেছিল। দুজন দুই ধারার মানুষ, একই গোত্রের মানুষ। বাংলাদেশেও একই আকিদার চর্চা চলছে, সে কারণ আমাদের দায়িত্ব হল প্রকৃত ঘটনা তুলে ধরা এবং সাথে সাথে জনগণের কাছে এই ব্যাপারে যাবতীয় বাড়াবাড়ি থেকে দূরে থাকার উপদেশ দেওয়া। রাজনীতি এমন নোংরা জিনিস, রাজনীতি বলতে কি বুঝায়? ক্ষমতার লড়াই। উনি নয় আমাকে ক্ষমতায় বসাও, তাহলে তোমরা শান্তি থাকবে। ক্ষমতার এই লড়াই এত নিকৃষ্ট জিনিস, পিতা নিজের সন্তানকে হত্যা করতেও কুণ্ঠা বোধ করে না। ইতিহাসে তার বহু প্রমাণ আছে। আর এই জন্যই ইসলামী রাজনীতি এর একেবারে গোড়া কেটে দিয়েছে, কিন্তু সেদিকে মানুষ যেতে চায় না। ওদিকে পরে যাচ্ছি, আগে হোসেনের ঘটনা শুনে রাখেন। আশুরার সামনে আমাদের কর্তব্য কি হবে? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌম ইয়াওমে আশুরা আহতাসাবুন আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। আশুরা সিয়াম আমি মনে করি আল্লাহর নিকটে বিগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গৃহীত হবে। কবে রাখবেন? আশুরা অর্থ দশম। ইহুদিরা 10 তারিখেই সিয়াম রাখত। আল্লাহ রাসূল বললেন, লাইন বাকিত, যদি আমি বেঁচে থাকি আগামী বছর, লা সুমান্নাত তাসিয়া, আমি 9 তারিখেই সিয়াম রাখব। অর্থাৎ 9 এবং 10। ইবনে আব্বাস বলতেন, খালিফুল ইহুদা সুমু কবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, রওয়াল বাইহাকী। ইবনে আব্বাস বলছেন, তোমরা ইহুদিদের বিপরীত করো, তোমরা 10 তারিখের আগে একটা রোজা রাখো এবং 10 তারিখের পরে একটা রোজা রাখো। অর্থাৎ হয় 9-10, 9-10-11। তাহলে ইহুদিদের বিপরীত হয়ে গেল। আগামী কালকে 9ই মহরম, পরশু দিন 10ই মহরম। আপনারা আগামী কাল এবং পরশু দুদিন আশুরা নিয়তে সিয়াম রাখবেন, বিগত এক বছরের গুনাহে কাফফারা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, এই নেকিটা হাতছাড়া করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহেলি আরবরা, কুরাইশরা এই সিয়াম রাখতেন, আমার রসুলও যখন রসুল হননি তখনও এই সিয়াম রাখতেন। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, ফরজ রমজানও, রমজান ফরজ হল, তখন তিনি বললেন, ফমান সামাহু ওমান তারাকাহু, যে ব্যক্তি চাও এই সিয়াম রাখো, যে ব্যক্তি চাও এই সিয়াম ছাড়ো, কারণ এখন আর এটা ফরজ নয়, নফলে পরিণত হয়ে গেছে, যেহেতু 30 দিন সিয়াম রমজানের ফরজ হয়েছে। বিধান পেলেন, আমল করার চেষ্টা করবেন। আশুরা সিয়ামের নিয়ত হবে নাজাতে মুসা, শাহাদাতে হুসাইন নয়। যদি কেউ শাহাদাতে কারবালার নিয়তে সিয়াম রাখেন, সিয়াম বরবাদ হয়ে যাবে। শাহাদাতে হুসাইন নয়, নাজাতে মুসা। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, ইহুদিদের দেখলেন আশুরা সিয়াম রাখে, জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম রাখছ? বলছে, আমাদের নবী মুসা এই দিন ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউন ডুবে মরেছিল, মুসা এদিন শুক্রিয়া হিসাবে একদিন সিয়াম রেখেছিলেন, তাই আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল জবাব দিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা তো মূসার বেশি হকদার, তোমরা তো মূসার নামে প্রতারণা করো। মূসার যে তৌহিদ ছিল তোমরা ধ্বংস করেছ, মূসার যে শরীয়ত ছিল তোমরা ধ্বংস করেছ। কারণ নাম কষ্টে মূসার অনুসার ইহুদি হয়েছে, আমরাই তো মূসার প্রকৃত অনুসারী। অতএব যদি আমি বেঁচে থাকি আগামী বছর আমি 9-10-2 দিন সিয়াম রাখব। দেখা গেল ইহুদিরা এসিয়াম রাখে, খ্রিস্টানরা এসিয়াম রাখে, পৌত্তলিক তো বলা ডাইরেক্ট বলা যাবে না, কুরাইশরা এসিয়াম রাখত, সবাই এসিয়াম রাখত। কারণ এসিয়ামটা আজকে নতুন হয়নি, সে কবে ফেরাউনের ঘটনা ঘটেছে সেই সময় থেকে এসিয়াম চালু হয়েছে। অতএব আশুরা সিয়াম শুধুমাত্র আমাদের উপরে আসেনি, আগে থেকে এটা চালু ছিল। নতুনভাবে এই দিনে ঘটনাক্রমে শাহাদাতে হোসেনের এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এই দিন তো পৃথিবীতে আরো বহু ঘটনা ঘটতে পারত, নিঃসন্দেহে ঘটেছে, আমাদের হিসাবে হয়তো নাই, কিন্তু ওই নিয়তে আশুরা সিয়াম রাখা যাবে না, রাখলে সর্বনাশ হয়ে যেতে হবে। মনে রাখবেন হোসেন এর শাহাদাতের এক ঘটনা ঘটেছে, তার নানা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর। 50 বছর পরে কোন ঘটনা ঘটলে সেটা কি সুন্নত হয় না বেদাত হয়? তো ব্যাখ্যাতে নিজেরই বোঝা যায়, রসুলের মৃত্যুর পরে কোন কাজ করলে ধর্মের নামে এটা বেদাত হবে না, তিনি তো বলে যাননি। কবে থেকে বেদাত চালু হল? 61 হিজরিতে হোসেন মারা গেলেন, পরের বছর থেকে কিন্তু আশুরা সিয়াম সবসময় ছিল, কিন্তু হোসেনের নিয়তে কখনো এগুলো হয়নি। বাড়াবাড়ি শুরু হল কবে? হোসেনের মৃত্যু 316 বছর পরে, 352 হিজরিতে এসে আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদিরের আমির মুইজ্জুদ্দৌলা শিয়া, কট্টর শিয়া ছিল, সেই প্রথম হুকুম দিয়ে দিল সবাইকে এই দিন শোক দিবস পালন করতে হবে, কালো পোশাক পরতে হবে, মেয়েদের ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় মাতম করতে হবে, মাথা চুল ছিঁড়তে হবে, বুক চাপড়াতে হবে, এই দিন কোন উত্তম খানাপিনা করা যাবে না, এই দিন বিবাহ শাদী চলবে না, কোনো আনন্দ ফুর্তি চলবে না। এই হুকুম জারি হয়ে গেলে শিয়ারা তো মেনে নিল, সুন্নিরা মানতে নারাজ, ফলে যা হওয়ার তাই হল, শিয়া সুন্নি মারামারি শুরু হয়ে গেল। এক হোসেনের মৃত্যুকে লক্ষ্য করে শত শত মানুষের মৃত্যু হওয়া শুরু হয়ে গেল। এখানে একটা মূল হুকুম লঙ্ঘন করা হয়েছিল শরীয়তের, ইসলামের দিবস পালন করা কোনো বিধান নাই, ওই দিবস পালন করতে গিয়েই সর্বনাশটা ঘটে গেল। পাল্টা আর এক দল কি শুরু করল? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের প্রিয়তম জামাতা, তিনি 18 জিলহজ শহীদ হয়েছিলেন। ওসমানের শাহাদাত দিবসকে এশিয়ারা ঈদের দিন ঘোষণা করে দিল, যে ওসমান খলিফা হয়েছিল বলেই আলী খলিফা হতে পারেনি, অত ওসমান নিহত হয়েছে এটা তো খুশির খবর আমাদের, উনি নিহত না হলে আলী খলিফা হতে পারত না। দেখেন রাজনীতি করা নোংরা জিনিস। আজকে যদি খালেদা নিহত হয় হাসিনা লোকেরা বলতে মিষ্টি বিতরণ করবে, আর যদি হাসিনা নিহত হয় খালেদা লোকেরা মিষ্টি বিতরণ করবে, যুগ যুগ ধরে এগুলো চলে আসতেছে। যেহেতু 18 জিলহজ তারিখে ওসমান গনি নিহত হয়েছিলেন, অতএব আলীপক্ষের লোকেরা যারা তারা ওই দিনকে ঈদের দিন ঘোষণা করে দিল, বউয়ের জন্য নতুন শাড়ি কিনে আনবে, ছেলে পেলে ভালো কাপড় কিনবে, ওই দিন মিষ্টি মেটাই খাবে, রাস্তায় মিছিল করবে, ফুর্তি করবে, এই শুরু হয়ে গেল। সুন্নি যারা আহলে সুন্নাহ জামাতের লোকেরা তারা এগুলো বরদাস্ত করে না, এটা কি? রাষ্ট্রশক্তি যেহেতু বিরুদ্ধে কিছুই তো করার নাই, এরপরও সুন্নিদের ইমান এগুলো মেনে নেয়নি, যার ফলে সংঘর্ষ অবশ্যম্ভাবে হয়েছিল, মারাকাটা রক্তাক্ত সংঘর্ষে বাগদাদের রাজপথ প্লাবিত হয়েছিল। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এগুলো চলছে, এই শিয়াদের বাড়াবাড়ি একদিকে, প্রতিবাদে সুন্নিদের বক্তব্য, দুটাই একসঙ্গে চলেছে। রাষ্ট্রশক্তি যখন শিয়াদের কাছে চলে গেছে, তারা তাদের পুরো ক্ষমতা ব্যবহার করেছে সুন্নিদের বিরুদ্ধে। এখনো চলছে সেই মারামারি খেলা। দেখবেন আপনি দুদিন পরে, বাংলাদেশ তো সুন্নিদের রাষ্ট্র, এখান তো শিয়ার খবর নাই। এর পরেও দেখেন, যেহেতু বহুদিন আমরা শিয়াদের অধীনস্থ ছিলাম, বাংলাদেশের সুলতানি আমলে যারাই ক্ষমতাসীন ছিলেন, নওয়াব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা বা তাদের গোষ্ঠীর সবাই ছিল শিয়া, তাদের আমলে এদেশে মুসলমানদের মধ্যে শিয়া প্রভাব ব্যাপকতা লাভ করে, এমনকি আমাদের নামগুলো পর্যন্ত শিয়া হয়ে গেছে। দেখবেন খেয়াল করে, বাংলাদেশে হাসানের নাম বেশি, হোসেনের নাম বেশি, আলীর নাম বেশি। আকবর কারো নাম থাকলে তার সঙ্গে আকবর আলী যোগ আছে, হোসেন কারোর নাম থাকলে হোসেন আলী যোগ আছে, আলী হোসেন, আলী হাসান, মাহমুদ হাসান, হাসান হোসেন থাকবেই। এই সমস্ত নামগুলো এসছে ওই শিয়াদের আমলে। এমনকি আশরাফ আলী থানভী বিখ্যাত, তাকে হাকিমুল উম্মত বলা হয়, উপমহাদেশের বিখ্যাত আলেম, তার সম্পর্কে গল্প চালু আছে। তার মায়ের কোন সন্তান বাঁচত না, তো নানি এক আলেমের কাছে গেল। আলেম বলল, তোমার মেয়ের তো বাচ্চা বাঁচে না, তবে আমি একটা তবদির বলে দিই তাহলে বাঁচবে। বলে কি? তোমার মেয়ের পেটে যত বাচ্চা আসবে, কোন বাচ্চাই বাঁচতেছে না ওর মধ্যে যে শিয়া সুন্নি মারামারি করছে বলে, তো তুমি এর রেমেডি করো, আমি যা বলি তাই করলে সন্তান বাঁচবে। কি হবে? যে তোমার ছেলের নাম রাখবা আলী যোগ করে, ওর সঙ্গে আলী যোগ না করা পর্যন্ত তোমার সন্তান বাঁচবে না। তার নাম রাখলো আশরাফ আলী। বাচ্চা হওয়ার আগেই কিন্তু নাম রাখা শেষ, যাতে ভেতরে মারামারি করে না মরে। এইবারে কিন্তু বাচ্চা হলো আর মরল না, এই হয়ে গেল আশরাফ আলী থানভী, বিখ্যাত মানুষ, জাল্লার রহমত প্রাপ্ত। সে আলী নাম রেখেছিলাম বলেই সে বেঁচে গেছে, এর আগে কটা ভাই সব মরে গেছে। এইসব গল্প দিয়ে, ওই সকম গল্প আপনারা সব শুনে দেখেন, বাবু আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বেরিয়েছিলেন, গল্প আছে না বাংলাদেশে, মশহুর গল্প। বেদাতেরা এরকম কত যে গল্প বের করেছে, অথচ আল্লাহ নবী মায়ের গর্ভে কোরআনের একটা আয়াত মুখস্থ করতে পারলেন না। আল্লাহ বলছে, অমা কুন্তা তাদরি মাল কিতাব ওয়ালা ঈমান, তুমি জানতে না ওহী নাজিলের আগে কিতাব কারে বলে, ঈমান কারে বলে। এরে কোন দিকেই তাকায় না, পিসাকে বানিয়ে দিল 18 পারা হাফেজ মায়ের পেট থেকে, তাও সে ল্যাংটা বের হয়নি, জামাকড় পরে বের হয়েছে মায়ের পেট থেকে, যাতে কেউ দেখতে না পায়। উদ্ভট গল্পগুলি আমাদের শুনতে ভালো লাগে, আর এইগুলো যখন হুজুররা বলে তার সুবহানাল্লাহ বলে আমরা সমর্থন দেই, খুশি দিয়ে বাগ বাগ সেখানে টাকা দিয়ে আসে, হুজুর কত ভালো কথা নেই ওয়াজ করলে আজকে। এই ধরনের গল্প চালু হয়েছে শিয়াদের আমলে বেশি করে, এজন্য নাম সংশোধন করতে আমাদের এখন জান বেরিয়ে যাচ্ছে। কত লোকেদের নাম এই যেমন সংশোধন হলে হিসাব নাই, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এই সঙ্গে আর একটা যোগ হয়েছে এনাদের আমলে, হোসেনের নামের আগে ইমাম হোসেন বলা হয়, তাই না? ইমাম ছাড়া শুধু হোসেন সম্ভবত কোন সাহিত্যিক লেখেন না, এটা আর একটা বাজে আকিদার বহিঃপ্রকাশ। শিয়াদের আকিদা মতে আলী ছিলেন আল্লাহর ওসি, তার ওসিয়াতকৃত ব্যক্তি তিনি হবেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খলিফা, ওসি অর্থাৎ রসুলের ওসিয়াতকৃত ব্যক্তি। কিন্তু সেইটা হতে দেয়নি আয়েশা, হাফসা, আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের মেয়ে হাফসা, দুজনে আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। অর্থাৎ আয়েশার মূল চক্রান্তের কারণেই আবু বকর খলিফা হয়েছে, ধারণা মাত্র। যারা হাদিস কোরআন জানে তারা জানে সব মিথ্যা ছাড়া কিছুই না। বরং আয়েশা নিষেধ করেছিলেন, হে আল্লাহ রসুল, আপনি অসুস্থ হয়ে পড়ে আসছেন, এখন এখন মসজিদ ইমামতি করার জন্য আবু বকরকে পাঠাবেন না, লোকেরা ভাববে যে আপনি আবু বকরকে বোধ হয় খলিফার জন্য ওসিয়ত করে যাচ্ছেন। আল্লাহ নবী এমন ধমক দিলেন আয়েশাকে, আন্তুম কা সাহাবে ইউসুফ, তোমার ইউসুফ হায়দের মতো হয়ে গেলে, যারা তাদের বাপকে বিভ্রান্ত করেছিল, মিথ্যা কথা বলছিল। আমি আবু বকরকে উত্তম মনে করি, ইমাম হওয়ার জন্য বলছি, আর তুমি নিষেধ করছো। এটা দিয়ে প্রমাণ হয় যে আয়েশা অত্যন্ত দূরদর্শী মহিলা ছিলেন, তিনি বুঝতেই পারছেন যে আমার রসুল আর বাঁচবেন না। আর এই যে ইমামতি উনি দিচ্ছেন, 17 দিন ধরে ইমামতি করেছিলেন, এই ইমামতিকে ইস্যু করে আগামী দিনে লোকরা বলবে এই আল্লাহ রসুলের ইঙ্গিত ছিল বলেই এই আবু বকর খলিফা হয়েছে, আর দোষটা দেবছে আমার ঘাড়ায়, কারণ আমার ঘরেই আল্লাহ রসুল মৃত্যু হয়েছে। ঠিকই তাই হয়েছে, আবু বকরের যোগ্যতা, তার তাকওয়া ফরজগারি, তার তো গুণের শেষ নাই। রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, এটা একেবারে দুনিয়া সবাই এতে একমত। সেই মানুষটাকে তিনি ইমত করার জন্য দিয়েছেন পাঠিয়ে, এটাকে ইস্যু করল পরবর্তীকালে শিয়ারা যে আয়েশা চক্রান্তে আবু বকর খলিফা হয়েছে। অতএব যতগুলো শিয়াদের ইমাম বাড়া বলে ওরা, সেখানে আয়েশাকে একটা বকরি ছাগল বানিয়ে তার পিঠে সমানে তরবারি মারবে, বল্লমের খোসা মারবে, লাঠি পেটে করবে, ওই বকরিটা ভ্যা ভ্যা করে ডাকবে, আর ওরা খিলখিল করে হাসবে, এই দেখ আয়েশা তোকে কিলাম পিটালাম আজকে। বকরির চিৎকার সঙ্গে আয়েশাকে তুলনা করে নিকৃষ্টভাবে তারা যে আচরণ করে, এটা কি মুসলমানের আচরণ হতে পারে? এটা দাবি করে আমরা মুসলমান রাজনীতি। অথচ আয়েশা এই ব্যাপারে একেবারেই নির্দোষ মানুষ ছিলেন, কে তাকে বলবে, বুঝাবে কে এসব? প্রথম ইমাম তাদের দৃষ্টিতে ছিলেন আলী, তারপরে ইমাম তাদের দৃষ্টিতে ছিলেন হাসান, তারপরে ইমাম তাদের দৃষ্টিতে হলেন হোসেন, তারপরে ইমাম তাদের দৃষ্টিতে হলেন হোসেনের ছেলে জয়নুল আবেদিন, যাকে ইমাম বাকের বলা হয়। এরপরে এই করে করে হাসান আসকারি পর্যন্ত 12টা ইমাম ছিল। হাসান আসকারি 4 বছর বয়সে খাট থেকে পড়ে গিয়ে মারা গেছেন, কিন্তু এটা তারা বলে না, খাট থেকে পড়ে তিনি খাটের তলায় লুকিয়ে গেছেন, আবার বের হবেন, ওই অপেক্ষা তারা এখনো আছে। এই 12 ইমামের বিশ্বাস করেন যারা, এই ইসনা আশারি আরবিতে বলা হয়, এই 12 ইমাম এই মতবাদের অনুসারী হলে এখন ইরানে যারা ক্ষমতায় আছে, ইমাম খামেনি, খোমেনি, জায়েবনার বলেন, এরা ওই মোঝাবের লোক। শিয়াদের মধ্যে 32টা মোঝাব আছে, তোমাদের একটা মোঝাব তারাই এখন ক্ষমতায় আছে। তাদের ধারণা মতে হযরত হুসাইন ছিলেন একজন ইমাম। ইমামকে আমরা তো ইমাম আবানিফা বলি, ইমাম শাফি বলি, তাদের যে আকিদা আমরা পোষণ করি, সেই আকিদা কিন্তু ওনারা পোষণ করেন না। তাদের দৃষ্টিতে ইমাম হচ্ছেন নবীর মতো মাসুম, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। নবী যেরকম আল্লাহ কর্তৃক নির্ধারিত হন, ইমাম ঠিক তেমনি আল্লাহ কর্তৃক নির্ধারিত হন, তারা নিষ্পাপ মাসুম। সেই হিসাবে হোসেন তাদের দৃষ্টিতে নবীদের মতোই নিষ্পাপ, তিনি আর নবীর মধ্যে শুধু নামের পার্থক্য, নবীকে নবী বলা হয় আর এনাকে ইমাম বলা হয়। সমস্ত নবীদের শেষে আলাইহিস সালাম বলা, এটা ইসলামী রীতি। ওলামায়ে দ্বীন, সালাফে সালেহীন সমস্ত নবীদের নামের শেষে আলাইহিস সালাম লিখতেন, আমরা সেটা করি। তাঁরা খেয়াল করে দেখবেন ইমাম হোসেনের পরে ব্র্যাকেটে আ বিসর্গ লেখেন, তাই লেখে না, আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হোসেন আলাইহিসসালাম। কি হলো, পার্থক্য হল সাহিত্যিকভাবে, ভাষাগতভাবে, যাতে বাংলাদেশের মানুষের মুখ দিয়ে তাদের আকিদাটা বের করে নেওয়া যায়, এটা হলো একটা সাহিত্যিক ষড়যন্ত্র। যারা কলমে অভ্যস্ত তারা কলম ঠিক করে নেবেন। আমাদের রসুলের নাম বলার পরে ব্র্যাকেটে লিখতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ অন্য সব নবীর নামের ডাইনে লিখতে হয় আলাইহিসাল্লাম। সাহাবিদের নামের শেষে লিখতে হয় রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওরা একের বিসর্গ। কিন্তু হোসেনের নামের শেষে আসতেছে আ বিসর্গ, মানে মনে ওনাকে ওনারা নবীর আসনে বসিয়ে দিয়েছেন, মাসুম। চিন্তা করেন কোথার থেকে কোথায় চলে গেছে। এই চরমপন্থী আকিদা হুসাইনকে নিয়ে দুটো হয়েছে, একটা চরমপন্থী গোঁড়া শিয়া, আর এক চরমপন্থী বিরোধী নাসিবি। এই উভয়টাই চরমপন্থী মতবাদের মধ্যবর্তী আকিদা হল হুসাইন নিঃসন্দেহে একজন উঁচু মর্যাদার মানুষ ছিলেন, যিনি আল্লাহ রসুলের প্রাণপ্রিয় নাতি ছিলেন। হুমা রায়হা নাতাই ফিল জান্নাহ, আল্লাহ রসুল বলতেন হাসান হোসেন আমার জন্য জান্নাতের সুগন্ধির মতো, এত আদর করতেন। জুমার খুতবা দিতেন, নাতি দৌড়ে চলে আসত, মুসলিদের মাথা ডিঙে চলে আসত, মেম্বারদের নেমে উনি হাসানকে কোলে নিতেন, হোসেনকে তিনি চুমু খেয়েছেন। এই আদরের দুই নাতি, তাকে সম্মান করেনি এমন কোন মানুষই মুসলমান থাকতে পারে না দুনিয়ায়। আমরা সবাই অত্যন্ত সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে থাকি, কিন্তু এরপরেও কিন্তু আছে। শহীদ হয়েছিলেন তার বাপ আলী, এটা কি দুঃখজনক ঘটনা ছিল না? আশারের মোবাশ্বেরা দশজন সাহাবি যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা কি শ্রদ্ধার পাত্র নন? জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পাওয়াকে চারটি অঙ্ক মনে করেন নাকি? অথচ তাদেরই মধ্যে উমর ফারুক মসজিদে ইমামতির অবস্থায় শহীদ হলেন। হযরত ওসমান গনি 83 বছর বয়সে বৃদ্ধ মানুষ, নিজের ঘরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় পরিবারবর্গের সামনে নিহত হলেন। হযরত আলী মসজিদে সালাত আদায় করতে আসার সময়, ফজরের সময় মসজিদের কাছে এসে নিহত হলেন। এই প্রত্যেকটা মানুষের, ঠিক আরো হযরত তালহা, হযরত জুবায়ের, তারাও ছিলেন আশারে মোবাশ্বেরা সদস্য, দশজনের মধ্যে তারাও ছিলেন দুজন, তারাও এমনি নির্মমভাবে নিহত হয়েছেন। সবারই এই মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের কাছে অবশ্যই মর্মন্তুদ, হৃদয় বিদারক। সবার জন্যই আমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করি, হোসেনের জন্য ঠিক একইভাবে আমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করব। কিন্তু তাই বলে তাকে কখনোই আমরা নবীর উপরে উঠাতে পারি না, ঠিক না? তাকে কখনই আমরা নবুয়তের উচ্চতম মর্যাদায় নিয়ে যেতে পারি না, এটা আসবে আল্লাহর পক্ষ থেকে। মানুষ কখনো কাউকে নবী বানাতে পারে না। এটা হল মধ্যপন্থী আকিদা। এই মধ্যপন্থী আকিদাটাই হল আহলে সুন্নাত ও আহলে হাদিসের আকিদা। আমরা হোসেনের ভক্তিতে অন্ধ নই, হোসেনের প্রতি বিদ্বেষেও অন্ধ নই। বাংলাদেশে যারা বিশ্বাস সিন্ধু পড়েছেন তাদের কাছে হোসেন এক অনন্য মর্যাদায় আসীন হয়েছেন, ইয়াজিদ পশুত্বের সর্বনিম্ন সীমানা চলে গেছেন। এটাও আপনাদের ধরিয়ে দিই, ইয়াজিদকে যেভাবে চিত্রিত করা হয় তিনি সেভাবে ছিলেন না। তার সাক্ষী হোসেনের নিজের ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া, তিনি বলছেন আমি ইয়াজিদের দরবারে বহুদিন কাটিয়েছি, আমি তাকে পেয়েছি আহাব্বুবে সুন্নাহ ওয়াল ফিকহ, সে সবসময় সুন্নাহ এবং ফিকহ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করত। তোমরা যা বলো তা তো কখনো দেখি নাই, তাতে কখনো মদ খেতে দেখলাম না, তাকে পাশাপ্ত সালাতে নিয়মিতভাবে দেখেছি আমরা, তোমরা সব কোথায় পাও সব কথাগুলা? ভাই তো নিঃসন্দেহ ভাইয়ের পক্ষে সমর্থন দিবেন, অথচ তিনি না মিথ্যার আশ্রয় নেন নাই। ইমাম গাজ্জালী বলছেন ইয়াজিদ হোসেনকে হত্যা করতে চান নাই, ইয়াজিদ হোসেনকে হত্যার নির্দেশও দেন নাই, এমনকি হুসাইন নিহত হওয়ার পর ইয়াজিদ খুশি পর্যন্ত হন নাই, বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ লান আল্লাহ ইবনে মারজানা, আল্লাহ ওয়াদুল এবং জিয়াদের প্রতি লানত করো, লওকানা বাইনহু ওয়া বাইন হুসাইন রাহিমুন লামা কাতালহু, যদি এই কুফার গভর্নর ওয়াদুল এবং জিয়াদের সঙ্গে হুসাইনের কোন রক্ত সম্পর্ক থাকত, আত্মীয়তা সম্পর্ক থাকত, কখনোই সে তাকে হত্যা করত না। আল্লাহে ইন্নি আরজা বিতাআতি আহলিল ইরাক, আমি ইরাকিদের আনুগত্যেই খুশি ছিলাম, আমি কখনোই হুসাইনের হত্যা চাই নাই, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই করে করে কেঁদে কেঁদে মরে গেছে। হুসাইনের মাথা যদি আসলো, এজিদের বাড়ির পরিবার সবাই ডুকরে কেঁদে উঠেছিল। তিন দিন ছিলেন তার বাড়িতে হুসাইনের দুই ছেলে, তার স্ত্রী কন্যা সবাইকে মহাসম্মানে উপঢৌকন দিয়ে তাদের পাঠিয়েছিলেন এবং বারবার আল্লাহর কাছে কেঁদে, সম্ভবত ওই শোকে দুঃখে মাত্র 37 বছর বয়সে হুসাইন ইয়াজিদ মারা গেল। এবার আসেন দুই নম্বর বিষয়টা, قال رسول الله صلى الله عليه وسلم من يغزو البحر مغفور له, رواه البخاري, যে ব্যক্তি সমুদ্রে যুদ্ধ করবে, অন্য রওয়ায়েত আছে মান ইয়াগজুল কুস্তুনতুনিয়া, অন্য রওয়ায়েত মান ইয়াগজুল কি কাইসার, অর্থাৎ কনস্টান্টিনোপলের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, মাগফুরুন লাহুম, তাদেরকে ক্ষমা করা হবে। অথচ আল্লাহ রাসূলের মৃত্যুর বহু পরে এই যুদ্ধ হয়েছে 51 হিজরিতে। ইতিহাস বলছে এই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং ইয়াজিদ ইবনে মুআবিয়া, এবং এই যুদ্ধের এই ফজিলতের কারণে এই ইয়াজিদের নেতৃত্বে যুদ্ধ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু আইয়ুব আনসারী, জগৎ বিখ্যাত সাহাবীরা। সেদিন যে হুসাইনের নেতৃত্বে হুসাইন আপনার ইয়াজিদের নেতৃত্বে হুসাইন যুদ্ধ করলেন, সে ইয়াজিদ সম্পর্কে বুখারী শরীফের এই হাদিস, যে ব্যক্তি কনস্টান্টিনোপল বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করবে সে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হবে। অন্য হাদিসে আছে আও জাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। এই হাদিস তো আল্লাহ রসুলের হাদিস, তো আমাদের তৈরি করা নয়, তো ঐতিহাসিকদের ব্যাপারটা নয়, যে রসুলের কাছে গায়বী খবর আসে সেই রসুলের কাছে এই গায়বী খবর, ভবিষ্যৎবাণী। এটা দেখা যাচ্ছে এই যুদ্ধ কিন্তু হুসাইনের নেতৃত্বে হয়নি, এই যুদ্ধ হয়েছে ইয়াজিদের নেতৃত্বে। এখন আপনি কি করবেন তাকে? তাকে কি মালন বলা যাবে? এখন রসুল তাকে মাগফুর বলছেন, ক্ষমাপ্রাপ্ত বলছেন, আপনি তাকে মালাউন অভিশপ্ত বলছেন, কোনটা ধরবো আমরা এখানে? ঐতিহাসিক ইতিহাস গ্রহণ করবো, বোখার সাহেবের হাদিস গ্রহণ করব? বিবেচনা আপনাদের কাছে রইল, অত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য তো ইমাম গাজ্জালির মতো লোক তিনি মহাদ্দেশ ছিলেন না, কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন, ইয়াজিদকে কেউ যে মালাউন বলো না, অভিশপ্ত বলো না, কারণ সে কখনোই হুসাইনের মাথা চায়নি, সে চেয়েছিল স্যার আনুগত্য, হুসেন তা আনুগত্য দিতে চেয়েছিলেন। যখন তিনি ধরা পড়লেন, তিনি পরিষ্কার বললেন আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত রেখে বায়াত করব, অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা দেশের কোন এক সীমান্তে গিয়ে আমাকে যাওয়ার পথ করে দাও। কোনটাই মানে নেই সীমার বিল জওয়াজ শান নাই শয়তান একটা সহ্য আর ওয়াদুল ইবনে সিয়াদ। এটা শোনার পরে ইয়াজিদ আরো খেপে গেল, কি ব্যাপার, যিনি আনুগত্য দিতে চেয়েছিলেন তাকে কেন তো আসতে দিলে না? দুই একজন মানুষ অন্যায় করে আর দোষ হয় দেশের নেতার, স্বাভাবিক তো আমরা দেখতেই পাচ্ছি। এখানে যদি কেউ একটা অন্যায় করে আমাদের প্রধানমন্ত্রীর দোষ হবে, উনি করেছে, আরে বাবা ওকে খবরই তো রাখে না, করেছে তার দলে কোন একটা ছেলে, দোষ হবে নেতা নেত্রীদের। সে যুগে এরকম ছিল, ইয়াজিদের দোষ হয়ে গেছে এক্ষেত্রে, অন্তত এই এই ক্ষেত্রে সমানভাবে ঢালাওভাবে কাউকে অভিশপ্ত কাউকে নিষ্পাপ বলা ঠিক নয়। ইতিহাস মেনে নিতে হবে, রাজনৈতিক নোংরামির ফলাফল এগুলো হয়েছে, যেগুলো অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে ঘটে যায়, এর থেকে পরিত্রাণে যে পথ, সে পথ আমরা বলেছি আমাদের লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আমরা এখন ব্যাখ্যা দিতে যাব না, সুযোগের অন্য সময় দেখা যাবে। খালি ইঙ্গিত দিয়ে যাই, যতদিন পর্যন্ত পৃথিবীতে নেতৃত্ব চেয়ে নেওয়ার রাজনীতি আছে এবং নেতৃত্ব আদায় করার জন্য সশস্ত্র প্রয়াস চলবে, ততদিন রাজনৈতিক অঙ্গনে কখনোই শান্তি আসবে না। যারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সংগ্রাম করছেন, আমরা বলব দয়া করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মাধ্যমে নির্বাচন করে নিরপেক্ষ কোন মানুষকে ওখানে বসান, দলীয় লোককে বসাবেন না। নিরপেক্ষ নির্বাচন করে দলীয় লোককে বসাইলে লাভটা কি হল? ইসলাম কশ্চিন গেল এই দলাদলি পছন্দ করে নাই। পরিষ্কার ইসলাম বলে দিয়েছে লা তাসআলুল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না। এই চাওয়ার রাজনীতি যতদিন থাকবে ততদিন কশ্চিন গেল ইসলামের নামই আপনি চান আর সেকুলারিজমের নামই আপনি চান, এদেশে হানাহানি কাটাকাটি থাকবেই থাকবে, ঠেকাতে পারবেন না। যুগে যুগে এজিদ আসবে, সীমার আসবে, আবার হোসেনও আসবে, নিরীহ নিরপরাধ মানুষ নিহত হবে, এটা স্বাভাবিক ঘটনা। এই নোংরা রাজনীতি পরিহার করে মুসলমানদের উচিত হবে আল্লাহ রসুলের হাদিসের কাছে মাথা নত করা। যদি সেখানে আমাদের মাথাটা নত থাকত হাদিসের সামনে, বাংলাদেশের কোনদিন কোন মানুষ এইভাবে রাজনৈতিক হয়রানির শিকার হতো না, এইভাবে রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড ঘটত না। মুসলমানদের দেশ তো এটা, আমরা তো কোরআন হাদিস মেনে চলতে বাধ্য, কোন দলাদল তো ব্যাপার না এখানে, কোন পাটাপাটির ব্যাপার না। হাদিস সবার জন্য, কোরআন সবার জন্য, এখানে আমরা কেন মানতে পারি না? অথচ ইসলামপন্থী ভাই সাহেবরা মাথায় টুপি দিয়ে বলছেন আমি হলাম সবচেয়ে ভালো মানুষ, ভোটটা আমাকে দিবেন তাহলে জান্নাত পাবেন। যার মাথায় টুপি নেই তিনিও বলছেন আমাকে দিবেন তাহলে ক্যালভার্ট করে দেব, ইউনিভার্সিটি করে দেব। একজন এক এক ধোকা দিচ্ছে। এই ধোকা আর প্রতারণা রাজনীতির নাম যদি তথাকথিত তন্ত্রমন্ত্র হয়, ধিক ওইসব তন্ত্রের মন্ত্রের, ফিরে এসো ইসলামের কাছে, দেখো সেখানে কোন মন্ত্র আছে, দেখো সেখানে কোন বিধান আছে। যে ভোট দিয়েছে সে মাত্র জানবে কাকে ভোট দিলাম, যিনি ভোট পেয়ে জিতলেন তিনি কখনো জানবেন না কে তাকে ভোট দিল, কে তাকে দেয় নাই। তার মনটা থাকবে নিরপেক্ষ, সবার প্রতি তিনি হবেন সুন্দর, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি দেশ চালাতে পারবেন। এটি হল ইসলামী নেতৃত্ব নির্বাচনের বিধান। কোথায় সে বিধান? মুসলমানরা হাদিস মানছে না, মুখে বলে আমরা আহলে হাদিস, হাদিস মানি না, কিসের আহলে হাদিস? আপনি হয়তো বলবেন তাহলে এজিদের আমলে তো মেলা লাগছে, তার করেনি কেন? মনে রাখবেন এজিদের আমলে তখনও সাহাবিরা বেঁচে ছিলেন, তাদের সবাই কিন্তু হোসেনের দলভুক্ত ছিলেন না। হোসেন প্রতারণার শিকার হয়েছিলেন কুফাবাসীদের। আল কুফি লা ইউফি, এটা পর্বাদেশ আরবিতে, কুফিরা কখনোই ওয়াদা রক্ষা করে না। যখন হোসেন বের হচ্ছেন মক্কা থেকে তখন পর্যন্ত খ্যাতনামা সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস সবাই তাকে জড়িয়ে ধরে নিষেধ করেছেন হোসেন তুমি যেও না, কিন্তু হোসেন কোন কথাই শুনলেন না। শেষে ইবনে আব্বাস বললেন তুমি তোমার ছেলে মেয়ে বউটু রেখে দাও অন্তত, কারণ আমি দেখতে পাচ্ছি উসমানকে যেভাবে তার সন্তান সন্তান হত্যা করা হয়েছে ঠিক তোমাকে অমনি করে হত্যা করা হবে। এরপরে হোসেন বলছেন মাহমা কান আব্দুল্লাহ, আল্লাহ যা খুশি করেন যা ফয়সলা করেন তাই হবে, আমি যাবই। কারণ প্রায় 20,000 মানুষের চিঠি তিনি পেয়েছেন, 150 চিঠি পেয়েছেন, একটা চিঠি না, সবাই বলছে হোসেন আপনি আসেন, আপনি আসেন, আপনাকে আমরা নেতৃত্বে বরণ করে নেব, আপনার আব্বাস ছিলেন আমাদের খলিফা, তারপরে আপনি আমাদের খলিফা হবেন। এই চিঠিতে উনি প্রতারিত হয়েছিলেন, অন্য কোন ব্যাপার না। অথচ তাদের চরিত্র ভালো করে জানতেন আব্দুল্লাহ ওমর, আব্দুল্লাহ আব্বাস, তারা বলছেন হোসেন তুমি বাচ্চা ছেলে, তুমি জানো না ওরা কত শয়তান, ওরা তোমার আব্বাকে মিথ্যা ধোকা দিয়ে হত্যা করেছে, এরা তোমাকেও হত্যা করবে। হোসেন সরল মানুষ ছিলেন, রাজনৈতিক প্যাঁচ উনি বুঝতে পারেন নাই, যার জন্য উনি চলে গেছিলেন। সেদিকে মোবাইলের যুগ ছিল না, তা আগেই তার চাস্ত ভাই মুসলিম আকিলকে তারা হত্যা করেছিল, তারা যে সবাই পক্ষ ত্যাগ করেছিল, এ খবর হোসেন পান নাই, পেলে নিঃসন্দেহে তিনি যেতেন না। তাই বিদায়ের সময় আব্দুল্লাহ বিন ওমর যে ভাষায় বিদায় দিয়েছিলেন ওটা পড়লে নিজেকে ধরে রাখা যায় না। কাদ আস্তাদুল্লাহ ইয়া কাতিল, হে নিহত, আমি তোমাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। চিন্তা করেন, মানে তারা নিশ্চিত ছিলেন যে হোসেন এই যে বিদায় হচ্ছে মোর বেই, তাকে মরতেই হবে, কারণ যে শয়তান ওখানে আছে ওবাদুল্লাহ বিন জিয়াদ তার বাপের ঠিক নাই, যার সন্তান ছিল গভর্নর, তার ইমানদারি নাই, সে ওকে মারবেই। ওবাদুল্লাহ বিন জিয়াদ, ওবাদুল্লাহ তার দাদার নাম জানে না, জিয়াদের বাবার খবর নাই, ও হল জারস সন্তান। জারস সন্তানের ওর ওসে কি ভালো সন্তান হয় নাকি? এজন্য সাহাবি আব্দুল্লাহ উমার নিশ্চিত ছিলেন ওখানে গেলেই ওকে মারবে, এবং ঠিক সেটাই হয়েছে। এটা অনেকটা তকদিরের ব্যাপার, আর অনেকটা বলবো হোসেন বিন আলীর সরলতার কারণে ঘটেছে। যখন ধরা পড়লেন তখন তিনি বুঝতে পারলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে সারেন্ডার করলেন যে না, আমাকে তিনটা পথ, তিনটা প্রস্তাব তিনি দিলেন, করে একটা মানেনি। অতএব ঢালাও ভাবে কোন মন্তব্য না করে হোসাইন আলাইহি সালাতু আসসালাম আমরা তার জন্য দোয়া করব, তিনি রাজনৈতিক ভুলের শিকার হয়ে অন্যায়ভাবে মজলুমভাবে নিহত হয়েছিলেন, আল্লাহ পাক তাকে গোনা খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এজন্য আমরা এজিদকেও দায় করতে পারি না, কারণ তিনি হোসেনকে হত্যা করার জন্য কাউকে পাঠান নাই, বরং তিনি প্রতিরোধের জন্য পাঠিয়েছিলেন। তিনি সিরেফ আনুগত্য চেয়েছিলেন যে এখানে আমাদেরকে নিরপেক্ষতা বজায় রাখাই ভালো হবে, আমাদের নিজেদের আকিদা যদি মধ্যপন্থী আকিদা না হয় আমারই ভাই কেমন কি আল্লাহ কাছে মুক্তি পাব। আর আশুরা উপলক্ষে করণীয় আমাদের সিরেফ দুদিন সিয়াম রাখা, আগামীকাল এবং পরশু আশুরার নিয়তে, অর্থাৎ হোসেন নয় নাজাতে মুসার নিয়তে নফল সিয়াম রাখার জন্য হাদিসে নির্দেশনা এসেছে, আপনাদেরকে হাদিসটা শুনিয়ে দিচ্ছি একটু আগে। দয়া করে আজকে রাতেই সেহরি খাবেন, কালকে এবং পরশু, যদি নিতান্ত কালকে কারো সমস্যা থাকে তাহলে অন্তত পক্ষে তা পরের দিন রাখবেন, অর্থাৎ কি হলো তাহলে রোববারে এবং সোমবারে, শনিবারে অথবা রোববারে, অথবা রোববারে এবং সোমবারে দুটো সিয়াম রাখবেন। নাজাতে মুসার নিয়তে, ফেরাউন নিহত হয়েছিল, আল্লাহ মুসাকে সেদিন নাজাত দিয়েছিলেন, আজও যদি কেউ ইসলাম বিরুদ্ধে কাজ করে আজকের যুগের ফেরাউনরাও ঠিক অমনি করে যেন ডুবে মরে, আজকের যুগের দিনী আলেম যারা আছেন তারা যেন মুসার মতো নাজাত পায়, এটাই হলে আমাদের এদিনের সবচেয়ে বড় প্রার্থনা। আল্লাহ পাক আমাদের সবাইকে আশুরার প্রকৃত তাৎপর্য অনুধাবনের তৌফিক দান করুন। আমিন।